بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو الله رنامي إذا وقعت الواقعة جاكن كيامت غوتيبه ليس لوقعتها كاذبة يار شنغتن أشيكار كوري باركيهو تحكي بنا قافضة الرافعة يا كاكو كوري بنيج কাকো করিবে সমুন্নত ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী ওয়া বুসসাতিল জিবালু বাসসা এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়িবে ফাকানাত হাবাম মুনবাসসা ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধূলিকণায় وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ এবং বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল وَالسَّابِقُونَ السَّابِقُونَ আর অগ্রবর্তী গণেই তো অগ্রবর্তী أُولَئِكَ الْمُقَرَّبُونَ উহারাই নৈকট্যপ্রাপ্ত في جنات النعيم نعمات পূর্ণ উদ্যানে ثلة من الأولين বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে وقليل من الآخرين এবং অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে على سرر موضونة شن خجت آشوني متكئين عليها متقابلين ورهلان ديا بشبه پرش پر مكموكي ہويا يطوف عليهم ولدان مخلدون تحادر شبائي غورا فرا كوريبه چيرو كشوري را بأكواب وأباريق وكأس من معين پان پاترو پونجا و پرسربن نسرط و شرابن پیالا لویا لا يصدعون عنها ولا ينزفون شئی شرابان تها در شیر پیرا ہوئی بینا تهارا جان هراو هوي بنا وفاكهة مما يتخيرون ابن تهادر پچند متو فال مول ولحم طير مما يشتهون آر تهادر اشپیتو پاکر گشتو لویا وحور عين আর তাহাদের জন্য থাকিবে আয়াতলোচনা হুর কামসালিল লুলুইল মাকনুন সুরক্ষিত মুক্তা সদৃশ জাযাআন বিমা কানু ইয়ামালুন তাহাদের কর্মের পুরস্কার স্বরূপ লা ইয়াসমাউন ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা সেখানে তাহারা শুনিবে না কোনো অসার অথবা পাপ বাক্য ইল্লা কিলান সালামান সালামা সালাম আর সালাম বাণী ব্যতীত ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল ফি সিদরিম মাখদুদ তাহারা থাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ ওয়া তালহিম মানদুদ কাঁদি ভরা কদলী বৃক্ষ ওয়া যিল্লিম মামদুদ